দেশ ছেড়েছে অর্ধশতের অধিক সাল, উপনিবেশ মুক্ত হয়েও দেশ জাতিরাজ এই কি হাল? বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীন তোরা করলি দেশ, সেই দেশে আজ ভিনদেশীদের রুসুম রেওয়াজ চলছে বেশ। 200 বছর পা চেটে যার লাত্থি খেল বাপদাদায়, আর কত কাল তার গোলামি করবি তোরা ভাই বেটায়? তোরাই জাতির জাত মেরেছিস, ভাত মেরেছিস কাঙ্গালের, পরের জমিন করতে আবাদ হাল দিয়েছিস লাঙ্গলের। নিজের ঘরে আগুন জেলে ভিক্ষা মাগিস পরের ঘর, স্বদেশ ভূমে বৃক্ষ গজায় ফল পেড়ে খায় দেশান্তর। আজ গোলামীর জিঞ্জিরে তোর বুদ্ধি বিবেক সব বাধা, কি পেয়ে আজ কি হারালি বুঝতে পারিস তুই গাধা? কষ্টে পাওয়া স্বাধীনতা স্বদেশকে দেয় নতুন রূপ, ভিন্ন জাতির চিহ্ন নিয়েই তোরাই কেবল রইলি চুপ। পশ্চিমাদের পোশাক আজি গাত্রে তোদের পায় শোভা, সিথিতে তোর সিঁদুর দেখে হিন্দুরা দেয় মারহাবা। মুসলমানের রাষ্ট্রে চলে বিধর্মীদের আইন কানুন, ভিনদেশী সংস্কৃতির ছোড়ায় সংস্কৃতি মোর হচ্ছে খুন। সাহিত্যে আর শিল্পে চলে নাস্তিকতার ঝড় তুফান, মোল্লারা হয় মৌলবাদী ডাস্টবিনে যায় আল কোরআন। হাজার হাজার কাব্য লিখেও থাকতে কবি মুসলমান, রাষ্ট্রীয় সঙ্গীত হয়ে যায় অন্য কবির ভিন্ন গান। মঙ্গল প্রদীপ তিলক ঢোলক উলুধ্বনির আশীর্বাদ, বৈশাখী আর রাখির মেলায় মলিন আমার ঈদের চাঁদ। হায়রে আমার স্বদেশ এখন ভ্রষ্ট জাতির নষ্ট দেশ, সব বুঝে তাই চোখ বুঝে আর দিন কাটাবার সময় শেষ। ক্ষিপ্ত হয়ে তাই খেপেছি আয় তোরা মোর সঙ্গে আজ, দিন বদলের রাজপথে হোক বিদ্রোহীদের কুচকাওয়াজ। হক কথা আজ বলতে হবে, জেল জুলুমের পাই না ভয়, দেশের তরে মরতে হলে তাই যেন মোর ভাগ্যে হয়। অসত্য অন্যায়ের সাথে বাঁধলে বাঁধুক যুদ্ধ ফের, শিকল ভাঙার ঝড় তুলে তাই ডাক দিয়ে যাই বিপ্লবের।